চোল খানি চোখের সামনে বাসি, তোমার আশিস আদর হয়ে চিত্তে নেমে আসি। আজও সে চাঁদ দূরে থেকে মুচকি মুচকি হাসে, বসে বিরলে চুমোয় চুমোয় ভরিয়ে দিতে প্রহরী কাজল কপালে, যোজন যোজন দূরে এখন ভাবছি বসে বিরলে চুমোয় চুমোয় ভরিয়ে দিতে প্রহরী কাজল কপালে, দুহাত দিয়ে বুকের মাঝে ধরতে তুমি ঠেসে, মাগো তোমার আঁচল খানি চোখের সামনে আসি। La la la la la জীবনের জটিলতায় ব্যস্ত থাকি প্রতিক্ষণ, তবু যেন তোমার ছায়া ঘিরে রাখে সারাক্ষণ। জীবনের জটিলতায় ব্যস্ত থাকি প্রতিক্ষণ, তবু যেন তোমার ছায়া ঘিরে রাখে সারাক্ষণ। আদর হয়ে চিত্তে নেমে আসে, আজও সে চাঁদ দূরে থেকে মুচকি মুচকি হাসে, মাগো তোমার চোখের মনির চোখে তেজ।